ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহ বারাকাতু। দাওয়ার কাফলা গ্রুপে এক ভাই সংক্ষেপে উমরা হজের নিয়ম জানতে চেয়েছেন। জি ভাই, উমরা করার শুরুতে প্রথমে উমরা করার যখন জন্য যখন ভ্রমণ করবে, তার আগে হালাল রুজি থেকে মাল সংগ্রহ করবে, হালাল রুজি থেকে উপার্জন থেকে পয়সা সংগ্রহ করবে, তারপর এখলাসের সাথে উমরা করার নিয়ত করবে, তারপর অতীতের সমস্ত গুনাখাতা থেকে তওবা করবে আল্লাহর কাছে। এরপর মিকাতে গিয়ে বা যেখান থেকে হারাম বাঁধতে হয় সেখানে গিয়ে গোসলখানায় গিয়ে সমস্ত সেলাইযুক্ত কাপড় খুলবে, গোসল করবে অথবা পবিত্রতা অর্জন করবে, ওযু করবে। গোসল করা সম্ভব না হলে ওযু করবে। অতঃপর মিকাত থেকে রওনা দেওয়ার সময় বলবে আল্লাহুম্মা লাব্বাইকা উমরাতান, এই কথা বলবে। এই কথা বলে তালবিয়া পাঠ শুরু করবে। তালবিয়ার শব্দগুলো হচ্ছে আল্লাহ লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক, এটি পড়তে থাকবে মক্কা যাওয়া পর্যন্ত এবং অন্যান্য দোয়াও করতে থাকবে। এর মাধ্যমে সে মুহরিম হয়ে যাবে, এহরামের মধ্যে প্রবেশ করলো, উমরার এহরাম। এহরাম বাঁধার পর বেশ কিছু কাজ করা নিষিদ্ধ। মাথার চুল কাটবে না, হাত পায়ের নখ কাটবে না, সেলাইযুক্ত কাপড় পরবে না, সুগন্ধি ব্যবহার করবে না এবং আরও কয়েকটি নিষিদ্ধ কাজ থেকে বেরো থাকবে। তারপর সরাসরি কাবা ঘরে গিয়ে মসজিদুল হারামে প্রবেশ করার সময় বলবে বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, এই কথা বলে কাবা ঘরের মসজিদে প্রবেশ করবে। মসজিদে প্রবেশ করে সরাসরি তোয়াফের দিকে চলে যাবে, হাজরে আসওয়াদের দিকে, বাইতুল্লাহর দিকে চলে যাবে। সেখানে গিয়ে কাবা ঘরকে বামে রেখে তোয়াফ শুরু করবে। তোয়াফ করার সময় ডান কাত খালি রাখবে, ডান কাতের কাপড় বাম ডান বগলে নিচ দিকে নিচ দিয়ে দিয়ে বাম কাঁধের উপর ফেলে রাখবে এবং প্রথম তিন চক্করে রমল করবে। তওয়াফ করার সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে শুরু করবে হাজরে আসওয়াদ থেকে, সম্ভব হলে চুম্বন করে শুরু করবে আর না হলে হাতের ইশারা করে শুরু করবে। কাবা ঘরকে বামে রেখে তওয়াফ শুরু করবে, হাজরে আসওয়াদ থেকে শুরু করবে, হাজরে আসওয়াদে ফিরে আসলে আসলে এক চক্কর হবে, এভাবে সাত চক্কর পূর্ণ করবে। প্রত্যেক চক্করের সময় যা ইচ্ছা দোয়া করবে, কোরআন আয়াত পাঠ করতে পারবে। তবে রুকনি ইমানি এবং হাজারে আসওয়াদের মধ্যবর্তী স্থানে চলার সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া করবে। সেই সঙ্গে কাবা ঘরের কোনো দেওয়ালে চার দেওয়ালের কোনো দেওয়ালে স্পর্শ করবে না, এটি ঠিক নয়, এই মর্মে কোনো সহি হাদিস নেই। অনেক মানুষকে দেখবেন যে কাবা ঘরের গ্যালাপ ধরে কাছে কাবা ঘর স্পর্শ করছে, হাত দিয়ে স্পর্শ করে বুকে লাগাচ্ছে, মাসে করছে, এগুলো ঠিক নয়। শুধু হাসার হাজারে আসবাদে চুম্বন করা অথবা হাত দিয়ে স্পর্শ করা সুন্নত মুস্তাহাব। এছাড়া রুকনি আমানি হাত দিয়ে শুধুমাত্র স্পর্শ করা, চুমু খাওয়া নয়। এভাবে সাত চক্কর যখন পূর্ণ হয়ে যাবে তখন মাকাম ইব্রাহিমে গিয়ে নামাজ পড়বে দুই রাকাত। ওয়াত্তাখিদু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা, তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো। দুই রাকাত নামাজ পড়বে, প্রথম রাকাতে সুরা ফাতিহার পর সুরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সুরা ফাতিহার পর সুরা ইখলাস, এই দুটি সুরা দিয়ে সংক্ষিপ্তভাবে দুই রাকাত নামাজ আদায় করবে। তারপর নামাজের পর যা ইচ্ছা দোয়া করবে, এরপর জমজমের পানি পান করবে, মাথায় দিবে বরকতময় পানি, নিয়ত সহকারে পান করবে। যে যেই নিয়তে পান করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই নিয়ত পূর্ণ করবেন। মা ও জমজম লিমা শরীবাল্লাহ, জমজমের পানি যে জন্য যে যেই জন্য পান করবে তাকে ওহাই দেওয়া হবে। এলেম অর্জনের নিয়ত, ইমান তাকওয়ার নিয়ত, নামাজে পাবন্দি হওয়ার নিয়ত, সৎ কাজে তৌফিক চাওয়া ইত্যাদি নিয়ত করে জমজমের পানি পান করবে, রোগ মুক্তির নিয়ত ইত্যাদি। জমজমের পানি পান করা শেষ হলে চলে যাবে সাফা মারওয়ার দিকে, প্রথমে সাফার দিকে যাবে। আল্লাহ তাআলা বলেন ইন্না সাফা ওয়াল মারওয়া তামিন শাআইরিল্লাহ, সাফা পাহাড় উপর যাবে। এ আয়াত পাঠ করতে করতে সেখানে গিয়ে কেবলামুখী হয়ে দোয়া করবে আল্লাহর কাছে, নিজের জন্য, আত্মীয় স্বজনের জন্য, পিতামাতার জন্য, বিশ্বের মুসলমানদের জন্য, জীবিত মুমিন মুমিনাদের জন্য দোয়া করবে এখলাসের সাথে কেবলামুখী হয়ে। সেখানে গিয়ে এই দোয়াটি পাঠ করবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আনজাজা ওয়াদাহু ওয়া নাসার আবদাহু ওয়া হাজামা আল আহজাব ওয়াহদাহ, এই দোয়াও পড়বে। তারপর সাফা থেকে মারওয়ার দিকে যাবে, মাঝখানে সবুজ বাতির মাঝখানে দৌড়িয়ে চলবে, মারওয়া পর্যন্ত গেলে এক চক্কর হবে, একবার সেই হবে। মারওয়ায় গিয়ে তাই করবে যা সাফাই করেছিল, সাফা থেকে মারওয়ায় গেলে এক, মারওয়া থেকে সাফা আসলে আরেক, এইভাবে সাত চক্কর পূর্ণ করবে। তারপর মাথা মুন্ডাবে অর্থাৎ কামাবে অথবা সমস্ত মাথা থেকে চুল ছুটু করবে, এর মাধ্যমেই উমরা পূর্ণ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে উমরা করার তৌফিক দান করেন এবং তা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।